দিদম দরহমে খলকে জহান মিসাল তো নদীদম মিসাল তো নদীদম শাহ রসুলন তুই মহবুব সোভান তুই খাদেম তো জিব্রাইল সাহেব কুরআন তুই সাহেব কুরআন তুই ইয়া রাসূলুল্লাহ আজহাম কসবে দরিনি ইয়া হাবিবুল্লাহ তো শাফিউল মুযনিবিনি ইয়া নবিয়াল্লাহ শাহ জাহান মোহাম্মদ সরওয়ার জান মোহাম্মদ দিলবর ও দিলদার মা ইশক আয়ান মোহাম্মদ ইশক আয়ান মোহাম্মদ রহমত আহলে জমিন জিনত খুলদ বরি বর তো হজারান দুরুদ বর তো হজারান সালাম বর তো হজারান সালাম ইয়া রাসূলুল্লাহ আজহাম কসবে দরিনি ইয়া হাবিবুল্লাহ শাফিউল মুযনিবিনি ইয়া নবিয়াল্লাহ রাহমাতুল লিল আলামিনি ইয়া রাসূলুল্লাহ রাহবর দিল সুজে মা শাম এসব ফরুজ মা তজকিরে নাম ও কর শব ও রোজ মা কর শব ও রোজ মা রাহ নবী মুস্তাদাম তাকিব সুবহ কিয়াম জান ও দিল মাফিদা দর রহে খায়রুল আনাম দর রহে খায়রুল আনাম ইয়া রাসূলুল্লাহ আজহাম কসবে দরিনি ইয়া হাবিবুল্লাহ তো শাফিউল মুযনিবিনি ইয়া নবিয়াল্লাহ রাসূলুল্লাহ شافع محشر نبي محمد، ساقي كوثر نبي محمد، تاج سر مؤمنين از همه برتر نبی، از همه برتر نبی، درس محبت از اوست محمد، او که مرا آبروست محمد، دیدن رویش مرا نابترین آرزوست، نابترین آرزوست. یا رسول الله از همه کس بهترینی، یا حبیب الله تو شفیع المذنبینی، یا نبی الله رحمت للعالمینی، یا رسول الله یا رسول الله یا رسول الله یا رسول الله.